আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের আলোচনায় আমাদের চার নম্বর গিয়ার, যেমন আপনারা বলেন, প্রথম ফরজ কি? মানুষ যখন সাবালক হয় তার উপরে প্রথম ফরজ কি বুঝবেন জানেন ভাই? না, নামাজের আগেও কিছু ফরজ আছে। প্রথম ফরজ কি? প্রথম ফরজটা কি? প্রথম ফরজ হল শিক্ষা, এলেম, ইমান। প্রথম ফরজ হল শিক্ষা। আপনাকে শিখতে হবে, নামাজ বলছেন, নামাজ কিভাবে পড়বেন? আর শিখতে হবে তাহলে প্রথম ফরজ হল শিক্ষা বা এলেম। দ্বিতীয় ফরজ কি? আমল, আমল করতে হবে, যেটা আপনি শিখলেন সেটা কাজে পরিণত করতে হবে। বাস, শেষ, চাচা আপন জান বাঁচা, আর কাউকে শিখাতে হবে না। তিন নম্বর ফরজ হল তাবলীগ বা প্রচার, অপরকে শিখানো। আর চার নম্বর ফরজ কি? এই তিন কাজে আপনার তিন কাজ সহজ না, এই তিনটে কাজই কঠিন। ইলেম শিক্ষা করাও কঠিন, আমল করাও কঠিন, তাবলীগ করাও আরো কঠিন। এই কঠিনতায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই তিন পথে আপনার কষ্ট আসবে, এই কষ্টে আপনার ধৈর্য ধরতে হবে। এই হলো চার নম্বর ফরজ। যে চারটি কথা সংক্ষিপ্ত ভাবে একটি সুরাতে আলোচিত হয়েছে, কোন সুরা? ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, প্রত্যেক মানুষ বা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তবে এই এই লোক নয়, যে লোক ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, ঈমান এনেছে তারপরে কি করে? নেক আমল করেছে। ঈমান আনার পর, আর হক কথা হচ্ছে নেক আমলের ভিতরে, ঈমান আনার পর নেক আমল করেছে, ভালো কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হ্যাঁ, এই যে হকের ওসিয়ত করেছে, তার মানে কি? নিজে যেমন জেনেছে অপরকে জানিয়েছে, নিজে সত্যটা জেনে অপরকে জানিয়েছে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আর সবুরের, ধৈর্যের ওসিয়ত করেছে। এই কাজে ধৈর্য দরকার আছে, ধৈর্যের ওসিয়ত করেছে। এই সেই ধৈর্য সম্পর্কে আজ দুটো কথা আপনাদের কাছে রাখব। মহান আল্লাহ বলেছেন, আল্লাহর আদেশ, হে ইমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো, প্রতিদ্বন্দ্বিতা করো। ও ধৈর্য ধরেছে, আমি ওর থেকে বেশি ধৈর্য ধরব। আপোষে ধৈর্য ধারণে প্রতিদ্বন্দ্বিতা করো, প্রতিযোগিতা করো। ও যা করেছে আমি তার থেকে বেশি করব, ধৈর্য ধরব। তবে একটা কথা আগে বলে রাখি, আল্লাহর কাছে ধৈর্য চাওয়া কি? আল্লাহর কাছে যদি আপনি চান দোয়াতে মোনাজাতে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দিও, আল্লাহ তুমি যদি আমাকে মুসিবত দাও, তুমি যদি আমাকে কোন রোগ বালা দাও, তাহলে ধৈর্য ধরার শক্তি দিও, এটা বলা যায় না যায়জ? হ্যাঁ সত্তর ভাই, এরকম দোয়া করা যায় না যায়জ? না যায়জ। কেন? ধৈর্য চাওয়া মানেই হচ্ছে মুসিবত চেয়ে নেওয়া, বিপদ চেয়ে নেওয়া। আসলে বিপদ চাওয়া জায়েজ নয়। তাহলে আপনাকে কি বলে দোয়া করতে হবে? ধৈর্য ধরার শক্তি দিও নয়, বরং আল্লাহ তুমি আমাকে বালা মুসিবত দিও না, বালা মুসিবত দিও না। বালা মুসিবত এসে যাওয়ার পর আপনি ধৈর্য চান, সেটা আলাদা কথা। কিন্তু বালা মুসিবত আসার আগে খবরদার ধৈর্য চাইবেন না। ধৈর্য চাওয়া মানে কি হবে তাহলে? বালা মুসিবত চেয়ে নেওয়া হবে, তাই না? সুতরাং আল্লাহর আদেশ হল, মুসিবত এসে গেলে, কোন কষ্টে পড়লে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হইও না। মানুষ ধৈর্য হারা হয় বলি তো অপরকে আঘাত করে, মানুষ ধৈর্য হারা হয় বলি তো আত্মহত্যা করে, তাই না? মানুষ ধৈর্য হারা হয় বলি স্ত্রীকে তালাক দেয়, মানুষ ধৈর্য হারা হয় বলি মারামারি বাঁধায়, আরো অনেক কিছু। ধৈর্যহীনতার ফলে বহু দুর্ঘটনা ঘটে। সুতরাং মুসিবত এসে গেলে, তোমার ঘর ভেঙে গেলে, তোমার মাঠের ফসল নষ্ট হয়ে গেলে, তোমার চাকরি চলে গেলে, তোমার মাথা ফেটে গেলে বা আরো কোনো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হলে, আরো কিছু হলে তুমি কি করো? ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু ওয়া সাবিরু। তিনি আরো বলেন, ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মানে তোমাদেরকে নিশ্চয়ই আমি কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, বিপদ আপদ দিয়ে, ভয় দিয়ে, আর ফল ফসল নষ্ট করে, ফল ফসল না হলে পরে খিদে আসবে, অটোমেটিক বুঝি থাকবে না, চাকরি হারিয়ে যাবে, ফসল হবে না মাঠে, বৃষ্টি হবে না আকাশ থেকে, ফলে তোমাদের কি আসবে? খিদে, খেতে পাবে না, ছেলে মেয়েকে খাওয়াতে পারবে না, আর সেই সময় তোমাদের প্রচন্ড কষ্ট হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল ধন কমে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ফসল হয় না, দাম আপনি পারবে। ওয়াল আনফুসি, আর আত্মা, রূহ, মানে কেউ কাউকে মেরে দিয়ে, তোমার ভাই, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মা ইত্যাদি, তোমার স্ত্রী বা তোমার স্বামীকে, স্বামীকে তুলে নিয়ে তার জান কবজ করে নিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল সামারাত, ফল ফসল, ওয়া বাশশিরিস সাবিরিন, সুতরাং যে ধৈর্য ধরবে এই সময়ে, এই এই সময়ে যে ধৈর্য ধরবে সেই ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। তাহলে বোঝা গেল কি ধৈর্য ধরলে পরে আল্লাহর পক্ষ থেকে কি আছে? সুসংবাদ আছে। আমাদের বাংলাতে বলে সবুরে মেওয়া ফলে, মানে কি মেওয়া? মানে কি ধৈর্য ধরলে মেওয়া? মানে হচ্ছে ফল, মেওয়া মানে ফল, সবুর করলে পরে ফল ফলে, ফল পাওয়া যায়, সবুরে মেওয়া ফলে, সবুজে এই মেওয়া ফললে পরে আপনার ফল বড় মিষ্টি, তাই না? সবুর করা কিন্তু খুব কষ্টকর, কিন্তু তার ফল বড় মিষ্টি। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। যারা ধৈর্য ধরে, ধৈর্য ধারণ করবে, মারা যাবে, কেয়ামতের দিন তাদেরকে এত ফল দেওয়া হবে, এত পুরস্কার দেওয়া হবে যার কোন হিসাব নেই। বেগাইরে হিসাব, বিনা হিসাবে তাকে ফল দেওয়া হবে, বিনা হিসাবে তাকে পুরস্কার দেওয়া হবে। তিনি আরো বলেন, ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় নিশ্চয়ই তার দৃঢ় সংকল্পের কাজ। এখানে বুঝতে পারছেন, কেউ আপনার প্রতি অন্যায় করলো, আপনার ধৈর্য হয় না, স্ত্রী আপনার প্রতি অন্যায় করলো, ধৈর্য হয় না, ছেলে মেয়েরা আপনার প্রতি অন্যায় করলো, ধৈর্য হয় না, কোন মানুষই আপনার প্রতিবেশী আপনার প্রতি অন্যায় করলো, ধৈর্য হয় না, কোন বিজাতি আপনার প্রতি অন্যায় করলো, ধৈর্য হয় না। কিন্তু যদি কেউ ধৈর্য ধরে, ধৈর্য ধারণ করে, বুঝেছেন, ওয়ালা আফিনা আনিন নাস আল কাযিমিনাল গায়ব ওয়ালা আফিনা আনিন নাস, যারা রাগকে পান করে যায় এবং মানুষকে ক্ষমা করে। এখানে আল্লাহ কি বলছেন? যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয় তাহলে তা হলো দৃঢ় সংকল্পের কাজ। এ হচ্ছে পুরুষের কাজ, এ হচ্ছে মানুষের কাজ, খুব কঠিন কাজ। এমনিতেও পুরুষের তুলনায় মহিলাদের ধৈর্য কম, মহিলাদেরকেও ধৈর্যের আদেশ দেওয়া হয়েছে, সাবিরিনা ওয়া সাবিরাত, মহিলাদেরকেও ধৈর্যের আদেশ দেওয়া হয়েছে। ধৈর্য না ধরলে সে স্বামীর সংসার করতে পারে না, ধৈর্য না ধরলে সে দুনিয়ার বুকে টিকতে পারে না, এই জন্য তাদেরকে জানাজার অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে, এই জন্য তাদেরকে কবরে মাটি দিতে নিষেধ করা হয়েছে, কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছে। তো ধৈর্য না থাকার ফলে তাদের হাতে তালাক দেওয়া হয়নি, এই জন্য যেহেতু তাদের ধৈর্য হচ্ছে কম। সুতরাং ধৈর্যের আদেশ সবাই কি আছে? ক্ষমা করে দাও, যখন অধৈর্যের ব্যাপার আসবে তখন মানুষকে ক্ষমা করে দাও, এটা কিন্তু সহজ কথা না। এই জন্য বলেছে লামিন আজমিল উমুর, দৃঢ় সংকল্পের কাজ। যখন মানুষের জোশ আসে তখন জোশ দিয়ে কাজ করতে হয়, কি দিয়ে কাজ করতে হয়? হোশ দিয়ে কাজ করতে হয়, হোশ। তো আপনার অধৈর্য যখন আসবে তখন খবরদার, আপনি সেটাকে অধৈর্য হয়ে মানুষকে মানে তাকে শাস্তি দেবেন তা ঠিক না, বরং কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। সৌদিয়ার এক ঘটনা আপনারা শুনেছেন, এক ছেলে বাড়িতে আয়না ভেঙে দিয়েছে, খেলা করতে করতে বেচারি কোন রকম ড্রেসিং টেবিলের আয়নাটা ভেঙে দিয়েছে। বাবা এসে, দামি আয়না ছিল, বাবা এসে এমন একটা বাড়ি মেরেছে হাতে যে হাতটাই অচল হয়ে গেছে, এমন অচল হয়েছে হাসপাতালে ভর্তি থাকার পর ডাক্তাররা বলেছে যে হাত আর হবে না, কেটে ফেলতে হবে। হাত যেখান থেকে হোক, একটু থেকে অথবা কবজি থেকে কেটে ফেলতে হবে। সেই ছেলের হাত কেটে ফেলা হলো। যখন সে মানে বেরিয়ে আসছে হাসপাতাল থেকে, তখন সেই ছেলে কেঁদে কেঁদে দেখলো আমার হাত কাটা গেছে, মানে একেবারে ছোট ছেলে না, জ্ঞানমান ছেলে কিন্তু নাবালক, বলছে আব্বা আব্বা আমার হাতটা ফিরিয়ে দাও, আমি আর আয়না ভাঙবো না। কত করুণ স্বরে আব্বাকে বলছে, তার হাতটা চলে গেল, আব্বা গো আমার হাতটা ফিরিয়ে দাও আর আমি আয়না ভাঙবো না। বাপের মন কেমন হয় বলুন তো, চোখের অশ্রু ঝরে বুক ভাসিয়ে দিল। কে অসুবিধাটা কি ছিল? ধৈর্য ছিল না, বলে সে ছেলেকে এমন মানলো, তো মানলো, এমন মান মানলো যে তার হাতটাই বেকার করে দিল। এরকম বহু স্বামী আছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তালাক তালাক তালাক দিয়ে, একসঙ্গে তালাক দিয়ে তিন তালাক, তখন চলে হুজুরের কাছে, চলো হুজুরের কাছে, ছট ছট, হ্যাঁ হুজুর এই করেছি আমি, কি বলছে হিল্লে করতে হবে, হিল্লা করতে হবে, তিন তালাক হয়ে গেছে, হিল্লা করতে হবে। কোন হুজুরের কাছে গিয়ে এমন ফতোয়া পাওয়া যায় যে স্ত্রী তালাক হয়নি, হয় না, হয় না এরকম? কিন্তু সব জায়গাতে হিল্লার কথা বলে, এখন হিল্লা দেয় বন্ধুর সাথে, চাচাতো ভাইয়ের সাথে, কিংবা কারোর সাথে এক রাতের জন্য বিয়ে পড়িয়ে। হ্যাঁ, কত বড় সম্পর্কটা হয়, কিসের জন্য? ধৈর্য হারা হওয়ার জন্য, তাই না? এক বন্দুক শিকারী, সে শিকার করতে গেছে বাইরে, তার মা চাকরি করে, ছেলের মা ছেলে রেখে গেছে বাড়িতে, ছোট্ট বাচ্চা, তার মা বাইরে চাকরি করতে গেছে, বাবা শিকার করতে গেছে পাশে কোথাও, আর এই ছেলের পাশে একটা কুকুর, জানেন তো আমেরিকা, আমেরিকার গল্প, কুকুর তাদের হচ্ছে ঘরের একটা জিনিস, কুকুর হচ্ছে হ্যাঁ পাহারাদার, তাদের মানে সব থেকে প্রিয় জিনিস, এমনকি তারা বিছানায় শুতে দেয় কুকুরকে। তো ছেলেকে পাহারা দেওয়ার জন্য কুকুর রেখে গেছে, দরজাটা ভেজিয়ে গেছে, বন্ধ করে যায়নি, ফিরে এসে দেখছে কুকুরের মুখে রক্ত লেগে আসে, দরজায় বসে আছে, ভাবলো তাহলে সে এই কুকুর আমার ছেলেকে খুন করেছে, অতএব অধৈর্য হয়ে বন্দুক হাতে ছিল, শুট করে দিল, কাকে? কুকুরকে। কুকুরটি মারা গেল। তারপর বাড়ির ভেতরে গিয়ে দেখছে ছেলে হাত পা ছুড়ে খেলা করছে, আর তার পাশে একটা নেকড়ে বাঘ মরে পড়ে আছে। ব্যাপারটা কি হলো? এমন একটা কুকুর হারালো যে তার ছেলেকে পাহারা দিতে গিয়ে তার ছেলের শত্রু বাঘকে হত্যা করেছিল, এবং মনিবের অপেক্ষা করছিল, কিন্তু মনিব ভুল বুঝে, অবস্থা বুঝতে না পেরে কি করেছে? কুকুরটাকেই মেরে ফেলেছে। যেমন এমন অনেক স্বামী আছে, স্ত্রীর ব্যাপারে এরকম করে, অনেক অনেক বাপও আছে যে ছেলে মেয়েদের ব্যাপারে এইরকম করে। ধৈর্য হারা হওয়ার ফলে একটা ভালো জিনিসকে সে হারিয়ে, তার উদাহরণ এই হলো কথা। সুতরাং যে ধৈর্য ধরবে তার হচ্ছে দৃঢ় সংকল্পের ব্যাপার। ইন্না জালিকা লামিন আজমি নুমুর, এটা যেসে লোকের কাজ না, খুব দৃঢ় সংকল্পের কাজ। আল্লাহ তাআলা বলছেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে কিভাবে চাইতে হয় শোনো। নম্বর এক, ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্য ধরো, তারপরে আল্লাহর কাছে সাহায্য চাও। বিপদ এসেছে, যতই বিপদ আসুক, বিপদের প্রতিত্ব ছাড়িব না হাল, আজকে বিফল হলে হতে পারে হাল, না খবরদার বিপদে পড়েছ ঠিক আছে, কিন্তু ধৈর্য হারা হইও না। যে মাটিতে পড়ে লোক উঠে তাই ধরে, সুতরাং যে মাটিতে পড়ে গেছেন সেই মাটি ধরেই আপনাকে উঠতে হবে। কোমর ভেঙে গেছে, কোমর তুলে দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ইস্তাইন বিল্লাহি ওয়ালা তাজ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আর অক্ষম হয়ে পড়ো না, অক্ষম হয়ে বসে যেও না, আর খবরদার হাই হুতাশ করে, যদি আমি এটা করতাম তাহলে এটা হতো না, আর যদি আমি এটা না করতাম তাহলে এটা হতো, এই যদি যদি বলো না, বরং কি বলো, কি বলো, কি বলতে হয় দেখি ইমানদাররা কি বলে, কি বলতে হয়, এটা না বলে মনে করুন বাড়িতে, মনে করুন বাড়িতে আপনার কিছু একটা বিপদ হয়েছে, আগুন লেগেছে, আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে, আপনি বাড়ির দরজায় এসে মাথায় হাত দেখে বলছেন হাই হাই গো, যদি আমি এটা করতাম তাহলে আগুন লাগতাম না, লাগতো না, যদি আমি এইটা না করতাম, যদি আমি গ্যাসটা ছেড়ে না যেতাম, যদি আমি কারেন্টটা অফ করে যেতাম তাহলে আমার আগুনটা লাগতো না, এরকম বলছেন, এটা বলা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার এটা কথা বলো না। আর ধৈর্য, সবর, মেনে নেওয়া, আল্লাহর তকদিরে বিশ্বাস করা, মেনে নেওয়া, আল্লাহ চেয়েছেন হয়েছে, কদ্দারাল্লাহু মা শাআ, মুখস্থ করে নিন, মুখস্থ আছে আপনাদের, যদি যদি না বলে কি বলতে হয়, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, বাস, খবরদার, কারণ যদি যদি বললে পরে শয়তানের কাজ হয়, শয়তানের কাজ খোলা যায় বা শয়তানের দরজা খোলা যায়, শয়তান তখন এসে আপনাকে শিরিক করিয়ে নেয়। যদি এইটা হতো তার মানে আপনি আল্লাহকে ভুলে গিয়ে আপনি এই ঘটনার কার্যকারণ কাকে নির্দিষ্ট করছেন, আপনার ভুলকে, তাই না? আল্লাহর ব্যাপারটা দেখুন, আল্লাহ চেয়েছেন বলেই তো হয়েছে, আল্লাহ না চাইলে আপনার ঘটা পড়তো, হতো? আল্লাহ চেয়েছেন বলে ঘটেছে, তাহলে আপনি আপনার ভুলের জন্য অবশ্য পস্তানিত হবে, কিন্তু খবরদার যদি যদি করে আফসোস করবেন না, কারণ যদি যদি করে আফসোস করলে শয়তানকে খুশ করলে শয়তান খুশ হয়, তাই না? এই জন্য বলা হয়েছে হাদিসে যে যে শয়তানকে গালি দিও না, শয়তানকে গালি দিলে কি হয়, ফুলে মোড়া হয়, ঘরের মতো মোড়া হয়ে যায়। কেন খুশ হয়, গালি দিলে খুশ হবে কেন? যেহেতু সে জানে যে আমার কাজ, আমার কাজ কাজে লেগেছে, আমার চক্রান্ত কাজে লেগে গেছে, এই জন্য সে খুশ হয়, তাই না? যেমন অনেক লোককে জুতো মারলে সেই জুতো চুম খায়, কেন চুম খায় জুতো, সে জানে যে আমার অভিনয়, অভিনেতা আছে, আমার অভিনয় এত রিয়েল হয়েছে, মানে এত মানে সুন্দর হয়েছে, বাস্তব হয়েছে, যে লোকে আমাকে জুতো মেরেছে, আর তার মানে হলো আমি হচ্ছি সফল অভিনেতা, চুম খায়, তাই না? তেমনি শয়তানও হ্যাঁ কি করে, ফুলে মোটা হয়। সুতরাং শয়তানকে সাহায্য করবেন না যদি যদি না বলে, ঠিক আছে? কি বলতে হবে, সাহায্য চাও আল্লাহর কাছে ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ গো তুমি আমাকে সাহায্য করো, আমার সব সর্বনাশ হয়ে গেছে, ধানের সময় ধান হয়নি, সব ধান নষ্ট হয়ে গেছে, আর ধান হওয়ার পরেও দাম পাইনি, আর দেখবেন অনেক চাষি এই ধৈর্য ধারণ করতে না পেরে আত্মহত্যা করে নিজেকে ধ্বংস করছে, করে না, করে না, তাই না? প্রেমিক ধোকা দিয়েছে, প্রেমিক ধোকা দিয়েছে বলে প্রেমিকা আত্মহত্যা করে বিষ খেয়ে মারা গেছে, ধৈর্য হারা হয়েছে বলেই, তাই না? আর প্রেমিকা ধোকা দিয়েছে বলে প্রেমিক আত্মহত্যা করেছে, ঘটনা সত্যি ঘটনা বলছি, প্রেম চলছিল স্কুল থেকে, হঠাৎ করে একদিন সে দেখলো যে ঘুরছ জারি, কি বলে, ঘুরছি আমি যাহার পিছে, সে ঘরে সে ঘরে, আমি যাহার পিছনে ঘুরছি সে অন্যের পিছনে ঘুরছে, এবার তো সর্বনাশ, রাগ হবে না, হবে না, আমি যাহার পিছনে ঘুরছি সে অন্যের পিছনে ঘুরছে, এই দেখি কি আর সহ্য হয়, হ্যাঁ মোটেই না। চিঠি লিখলো একটা, চিঠি লিখে বইয়ের পাতায় ভরে সকালবেলা স্টেশনে গেল, ফার্স্ট ট্রেন যখনই এলো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দেহত্যাগ করল। কি লাভ হলো? আত্মহত্যা করা মহাপাপ, তাই না? আত্মহত্যা করলে যখন অনেক ঋণই ঋণ করতে ঋণ শোধ করতে না পারে আত্মহত্যা করে, ছেলে মেয়েদেরকে ভাসিয়ে যায়, স্ত্রীকে ভাসিয়ে যায়। তুমি ভাবছো যে আমি বেঁচে গেলাম, কিন্তু মানুষ মরে গেলে কি বেঁচে যায়? তাহলে তো সবাই মরত, বললাই কেউ কষ্ট বরণ করত না, কেউ কষ্ট বরণ করত না, বরং কি করত? কষ্ট থেকে বাঁচার জন্য মরে যাওয়াটা যদি সহজ হতো বা বেঁচে যাওয়া হতো, যদি কোনো হিসাব না হতো, তাহলে সবাই মরতে চাই, দরকার নেই দুনিয়ার ঝামেলা। কিন্তু না, এই জীবন তোমার দেওয়া নয়, জীবন কার দেওয়া? অতএব সেই জীবনকে নষ্ট করা তোমার অধিকার নেই। আল্লাহ দিয়েছেন জীবন, আল্লাহই জীবন নেবেন। তুমি নিজে খবরদার, জীবন নিজের হাতে নষ্ট করো না। ওলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা আত্মহত্যা করো না, কারণ আত্মহত্যা করা হচ্ছে কি? আল্লাহ তাআলা মহাপাপ। যে ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতে সেই জিনিস দিয়ে তাকে আজাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। বিষ খেয়ে মরলে কিয়াম জাহান্নামে বিষ খেতেই থাকবে। যদি নিজেকে ছুরিকা আঘাত করে আত্মহত্যা করে, তাহলে ছুরিকা আঘাত করতেই থাকবে কিয়ামতে বা জাহান্নামে। যদি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে, তো পাহাড় থেকে, ওই আগুনের পাহাড় থেকে বারবার পড়বে আত্মহত্যা। আজকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে, এই কদিন আগে শুনলাম বউকে আনতে গেছে, বউ আসেনি, কি ব্যাপার? শ্বশুর বাড়ির লোক বলেছে বউ কোথাও বেড়াতে গেছে। হঠাৎ করে একদিন দেখছে বউ আর এক ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, পাশ থেকে শুনেছে বউয়ের ওর সাথে বিয়ে হয়েছে। আরে এই কোন মজা! এ বেচারি বউকে ভালোবাসত, কিন্তু বউ ওকে ভালোবাসত না, বউ যাকে ভালোবাসত তার সঙ্গে আপনার বিয়ে করে নিয়েছে। আর তাগুতের দেশে কোন অসুবিধা নেই, অসুবিধা আছে? আপনার ঘরে বউ আছে, আপনি আরেকটা বিয়ে করতে পারেন, আর কোন মহিলার স্বামী আছে সে আরেকটা বিয়ে করতে পারে, গোপন করে খুব সহজ, নকল সার্টিফিকেট আর কোর্টে গিয়ে বিয়ে করা খুব সহজ। এ বেচারি শ্বশুর বাড়িতে গিয়ে প্রতিবাদ করেছে, তখন শ্বশুর চাষা শ্বশুর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যাও তোমার কাছে আর আমাদের অমক বা আমাদের মেয়ে যাবে না। এই শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে বেচারি ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে বউয়ের শাড়ি দিয়ে ফাঁস দিয়েছে গলায়, চিরদিনকার মতো বিদায় নিয়েছে। বউ আমাকে ধোকা দিল, এত বড় মানে অপমান, এত বড় আর শ্বশুর বাড়িতে ধোকা খেয়েছে, অপমান করতে পেয়েছে, এই জন্য সে আর ধৈর্য ধরতে পারল না, আত্মহত্যা করলো। যে ফাঁসি দিয়ে মারা যাবে জাহান্নামে, সে ফাঁসি দিতেই থাকবে নিজেকে। এ হচ্ছে আল্লাহ ফয়সালা। সুতরাং কেউ আত্মহত্যা করো না, খবরটা যতই বিপদ আসুক, যেই তোমাকে ধোকা দেয়, আরে ও বেশার মেয়ে, ঢেমন মেয়ে তোকে ধোকা দিয়েছে, ওর মাথায় লাথি মেরে তোর একটা বিয়ে কর ভালো দেখে, তো খবরদার তোর এত না হুজুর, ভালোবাসতাম, ভালোবাসার মতো জীবনে আর কিছু, আরে ভালো আরেকজনকে বাস, তোকে ধোকা দিল খারাপ, তার সাথে সাথ কি সম্পর্ক কি? আল্লাহ তোকে বাঁচিয়ে নিয়েছে এমন খারাপ মেয়ে থেকে। কিন্তু না, ওই যে ভালোবাসায় আঘাত পায়, হৃদয়ে আঘাত পায় বলে নিজেকে আর রাখে না। বাজে কথা, ধৈর্য ধরো খবরদার, ধৈর্য ধরো, খবরদার আত্মহত্যা করো না। ওই ওই যাহার ওই ওই ওই শয়তান মেয়ে থেকে, বাজে মেয়ে থেকে তুমি, তোমাকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছে, তুমি আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, খবরদার ধৈর্য হারা হইও না। আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধরার জন্য কি চাই, আল্লাহ কাছে সাহায্যের জন্য কি চাই? ধৈর্য চাই। ধৈর্যের মাধ্যমে প্রার্থনা করো আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো। ইসতাইনু বিসাবরি ওয়াসসালাহ, সালাহ নামাজ। নামাজ যখন পড়বেন তখন দেখবেন এক প্রকার শান্তি, প্রশান্তি, সান্ত্বনা আসবে মনের ভিতরে। নামাজ পড়েছেন কোনদিন? নামাজ পড়েছেন কোনদিন? সেই লোক, সেই লোকের মতো যে লোক এক্ষুনি বিদায় নেবে, কোন লোকের মতো? সেই লোক যাকে বলা হলো এই তোকে শেষ করে দেবো, বর্ষা তুলে কিংবা তলোয়ার তুলে বলা হলো তোকে শেষ করে দেবো, বল তোর শেষ জীবনে কোনো আশা আছে? বলছে ভাই আমার শেষ জীবনে আশা, ঠিক আছে আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই, আমাকে দু রাকাত নামাজ পড়তে দাও। তার নামাজটা কেমন হবে জানো ভাই? নামাজ শেষ হলেই সালাম ফিরলেই তাকে শেষ, সালাম ফিরলেই তাকে শেষ করা হবে। আর এমন লোক যদি নামাজ পড়তে দাঁড়ায় তার নামাজটা কেমন হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই রকম নামাজ পড়ো, সাল্লি সালাতাল মুওয়াদ্দি, সাল্লি সালাতাল মুওয়াদ্দি, মানে যে লোক দুনিয়া থেকে বিদায় হতে চাচ্ছে, হতে যাচ্ছে, তার মতো নামাজ পড়ো। পড়েছে কোনদিন নামাজ? যখন বিপদ আসবে, আপদ আসবে, মুসিবত আসবে, বালা আসবে, যখন আপনি ছেলে মেয়েদের মুখ দেখে আপনার অন্তর ফেটে যাবে, মা বাবার কষ্ট দেখে অন্তর ফেটে যাবে, অসুস্থ ব্যক্তির আর্তনাদ দেখে, আর্তনাদ দেখে আপনার হৃদয় ছটফট করবে, তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চান এবং আল্লাহর কাছে ভিক্ষা করুন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে ভিক্ষা করুন। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজে দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই করতেন, যখন কোন কিছুতে কষ্ট পেতেন, কোন বিপদ আসত, নামাজে দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন নামাজের মাধ্যমে। নামাজের সান্ত্বনা আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, আরে না ইয়া বিলাল, বিলাল ইকামত দিয়ে নামাজ কায়েম করে আমাকে আরাম দাও, আমাকে শান্তি দাও, প্রশান্তি দাও। নামাজের ভিতরে প্রশান্তি আছে, যখনই বিপদ আপদ আসবে নামাজে দাঁড়িয়ে যান, আর সেই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সরাসরি, আল্লাহর কাছে ডাইরেক্ট, আল্লাহর কাছে। একবার যেন মোবাইল লেগে গেছে, খালাস আপনি আল্লাহর সঙ্গে কথা বলুন, যেহেতু ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা, যখন কোন মুসাল্লি নামাজি নামাজ পড়ে সে যেন আল্লাহর সঙ্গে কি করে, মোনাজাত করে। মোনাজাত মানে, মোনাজাত মানে কি? মোনাজাত মানে দোয়া নয়, মোনাজাত মানে দোয়া নয়, মোনাজাত মানে কি? মোনাজাত মানে চাওয়াও নয়, মোনাজাত মানে কি? মোনাজাত মানে দুইজনের কাছাকাছি এসে ফিসফিসিয়ে গোপন করে কথা বলা। শুনেছেন? শুনেন শুনে জন ভাই, শুনেছেন? অমুক জায়গা দিয়ে এই যে এটাকে ফিসফিসিয়ে মানে অপরজনকে শুনতে না পায়, এটা একটা মানে প্রাইভেট কথা, ব্যক্তিগত কথা যেমন মানুষে বলে, ফিসফিসিয়ে একই বলা হয় মোনাজাত। নামাজি যখন নামাজে দাঁড়ায় আল্লাহর সঙ্গে মোনাজাত করে, ফিসফিসিয়ে গোপনে কথা বলে, আপনি আপনার মনের কথা গোপনে আল্লাহকে জানিয়ে দেন, আপনার বিপদের কথা আল্লাহকে জানিয়ে দেন, আপনার অসুবিধার কথা, আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা আল্লাহকে জানিয়ে দেন। আল্লাহ আপনাকে আদেশ করছেন যে নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করো। ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সিঙ্গাপুরে আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আরশে আছেন, সাত আসমানের উপরে আরশ, আরশের উপরে আল্লাহ আছেন। এখানে আল্লাহ বলছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন বা আছেন, তার মানে কি? ধৈর্যশীলদের সাথে তার সাহায্য আছে, তার সহযোগিতা আছে, তাই না? আল্লাহ তাআলা এই ধৈর্যশীলদেরকে কি করেন? সাহায্য সহযোগিতা করে থাকেন। মহান আল্লাহ আরো বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এবার আপনি বলবেন, হুজুর বিপদ কেন আসে? বিপদ কেন আসে? আমরা অনেক সময়ে লোহাতে বাড়ি মারি, তাই না? লোহাতে বাড়ি মারি, লোহা দিয়ে অনেক সময়ে আমরা সোনাকে আগুনে পোড়াই দুটো কাজের জন্য। নম্বর এক, সেই সোনাতে ময়লা জমে যায় বা ভেজাল থাকে, সেই ভেজাল মুক্ত করার জন্য, ময়লা মুক্ত করার জন্য স্বর্ণকার সেই স্বর্ণকে জ্বালিয়ে থাকে, তাই না? আর নম্বর দুই, কি জন্য? সেটাকে একদম গলিয়ে পিটিয়ে নতুন করে অলংকার করার জন্য। মেয়েদের তো দেখেছেন, ব্যাপার শুনেছেন, আপনারা জানেন, একটা অলংকার এক বছর দু বছর পরলে আর ভালো লাগে না, এটা ভাঙিয়ে আর একটা অন্যরকম গড়াবো, নতুন মডেল উঠেছে, নতুন মডেল গড়াবে, নতুন করে অলংকার বানাবার জন্য স্বর্ণকার ওই সোনাটাকে জ্বালিয়ে পিটায়, ঠুক ঠুক করে পিটায়, জানেন না? স্বর্ণকার কি পাগল? না না না না না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমাদের বিপদ আপদ আসে তখন আল্লাহ তাআলা কি আমাদের সঙ্গে খেলা করেন? নাউজুবিল্লাহ, আল্লাহ কি খেলা আছে নাকি? কিন্তু অনেকে চিঠিতে লিখে, অনেকে কথাতে বলে, আল্লাহর লীলা খেলা বোঝাভার, বলে না? বলে না? আমার ঘরটা ভেঙে গেল, আল্লাহর লীলা বোঝাভার, আমার এই হয়েছে, আল্লাহর লীলা। লীলা মানে কি? লীলা মানে তো খেলা, আল্লাহর লীলা বোঝাভার, লোকে বলে না? বলে না? কথা ঠিক না? ভুল ভুল, আল্লাহর কোন লীলা হয় না, আল্লাহ প্রত্যেক কাজে কি আছে? হিকমত আছে। খবরদার লীলা খেলা বলবেন না, ও ওদের দেবতাদের লীলা খেলা আছে, দেবতার লীলা খেলা, তাই না? রামের লীলা, অমুকের লীলা, আমাদের লীলা নেই, আল্লাহর কোন লীলা নেই। আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ আপনার সঙ্গে কি করছেন, আল্লাহর হিকমত আছে। আর এই জন্যই বলা হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, জানবেন যে আল্লাহ আপনার যা করছেন খবরদার ভাববেন না যে আল্লাহ আপনাকে নিষ্পিষ্ট করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য করছেন, তা না, নতুন করে গড়ার জন্য করা হচ্ছে। হাতুড়ির ঘা আপনাকে মারা হচ্ছে কি জন্য? আপনাকে নতুন করে গড়ার জন্য। যা করেন আল্লাহ ভালো করেন। একটা গল্প শুনেছেন আপনারা, ওই যে এক রাজা তার মন্ত্রীকে নিয়ে শিকারে যেত, তাই না? দিয়ে মন্ত্রী কোন রকম মজুর পেশ করলে বললি আমার কথা মানো না, একে বন্দি করে দাও, ঠিক আছে? তারপরে সেই রাজা শিকার করতে গেল, হ্যাঁ, মন্ত্রী যখন জেলে গেল, যখন জেলে ভরা হলো, তখন মন্ত্রী বলল ইট ইজ অল ফর দ্য বেস্ট, এটা আমার ভাগ্যে আমার ভালোর জন্য, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। জেলে যাচ্ছে তাও বুঝে ভগবান যা করেন, দেখি তো জেলে যাওয়াটা ভগবান কি করে ভালো করে, জেলে চলে গেল। তারপর রাজা শিকার করতে গেল, জানি না গল্পটা ভুলে গেছি, তো রাজা শিকার করতে গেল, সেখানে বাঘের শিকার হলো। হ্যাঁ, মানে তার আগে, মানে শিকারে যাওয়ার আগে রাজার হাত কেটে গেছিল, রাজার কোন ক্রমে হাত কেটে গেলে এই মন্ত্রী বলেছিল ভগবান যা করে ভালোই করে, বুঝতে পারলেন? এবার রাজার রাগ হয় না? হয় না, আমার হাত কেটে গেল বুঝে ভগবান যা করে ভালোই করে। যেমন সৌদিরা অনেক সময় দেখবেন যদি বলেন আমার মা মারা গেছে, তখন বলে আলহামদুলিল্লাহ, বলে না? বলে না, তখন অনেকে রাগ করে, মানে আমার মা মারা গেল বলছি, খবর শুনে বুঝি আলহামদুলিল্লাহ। আর আমরা মনে করি আলহামদুলিল্লাহ শুধু খুশিতেই বলতে হয়, আরে দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলতে হয়, অসুবিধা কি আছে? তো রাজার হাত কেটে গেছে, মন্ত্রী যখন বলল ভগবান যা করে ভালোই করে, রাজার রাগ হয়েছে, তখন ওকে জেলে ভরে দিল। জেলে যখন যায়, জেলের ভিতরে গিয়েও বলছে ভগবান যা করে ভালো করে, জেলের ভিতরে এলো, আজীব লোক। তারপরে রাজা শিকারে গেল, বাঘে হামলা করলো, তখন মরার মতো শুয়ে পড়লো বাঘ, এখানে সেখানে সঙ্গে এই কাটা হাতে জেরো লাগানো ছিল, সঙ্গে দেখছি একটু মরা মরা গন্ধ করছে। চলে স্থলে ফাসাদ সৃষ্টি হয়েছে, পাপের কারণে বিপদ আসে। আর নম্বর দুই বিপদ, আমি প্রশ্ন করেছিলাম বিপদ কেন আসে, নম্বর দুই বিপদ আসে এমন লোকের যে লোকের কোন পাপ নেই। আপনি অনেক সময় মনে মনে ভাববেন আল্লাহ আমি কি পাপ করলাম, অনেক সময় মুখে বুঝেও ফেলে, বলা যায় না জায়েজ? আল্লাহ আমি কি পাপ করলাম যে আমাকে শাস্তি দিলে, বলা জায়েজ? জায়েজ না, আল্লাহর প্রতি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ আনা জায়েজ না। আপনি হয়তো পাপ করেছেন কিন্তু মনে মনে ভাবছেন আমি পাপ করি নাই, যেটা আপনি মনে ভাবছেন পাপ নয় সেটা আল্লাহর কাছে পাপ, অতএব সেই জন্য বিপদ আসছে। আবার এমনও হতে পারে যদি আপনি নিষ্পাপ হন, পাপ যদি না থাকে, তাহলেও আপনার বিপদ আসবে, কি জন্য? আল্লাহর পরীক্ষার জন্য, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে, আপনার ইমানটা পাকা না কাঁচা এই দেখে নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য আপনার কাছে বিপদ আসে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা নাআলামাল মুজাহিদিনা ওয়া মিনকুম আস-সাবিরিন, আমি তোমাদেরকে পরীক্ষা করে নেব, যাচাই করে নেব, যাতে আমি জানতে পারি যে মুজাহিদদের মধ্যে, তোমাদের মধ্যে কে মুজাহিদ, তোমাদের মধ্যে কে সবুর বা ধৈর্যশীল, কে সবুরকারী ধৈর্যশীল, আল্লাহ পরীক্ষা করেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ কি জানেন না তাই আল্লাহ পরীক্ষা করেন? আল্লাহ কি জানেন না যে আবুল বাসার কেমন ধৈর্যশীল কি না, পরীক্ষা করেন কেন? এটা বান্দাকে জানানোর জন্য, যে বান্দা নিজে নিজে হ্যাঁ বুঝুক যে সে ধৈর্যশীল কি না, আল্লাহ তো জানেনি, আল্লাহ তো জানেনি, তবুও বান্দাকে বোঝাবার জন্য। যেমন কেয়ামতের দিনে সাক্ষী রাখা হবে, তাই না? আল্লাহ জানেন না যে লোকটা পাপী না অপরাধী না, অপরাধী না, তবুও সাক্ষী কেন রাখা হবে? কেন তার হাত সাক্ষী দেবে, কেন তার পা সাক্ষী দেবে, কেন তার চামড়া সাক্ষী দেবে, যাতে করে তাকে বোঝানোর জন্য দেখো যে তোমার নিজের হাত পা তোমার এই সাক্ষী তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমি নিজের তরফ থেকে তোমাকে অপরাধী বানাচ্ছি না, সাজাচ্ছি না। সুতরাং তুমি মানে কেবল তার উপরে হুজ্জত কায়েম করার জন্য এটা করা হয়, বুঝতে পারলেন? সুতরাং আল্লাহ জানা সত্ত্বেও আল্লাহ মানুষকে কি করেন, পরীক্ষা করেন। এবারে চলুন হাদিসের দিকে যাই, আয়াত কিছু আয়াত অসংখ্য আয়াত আছে কোরআনে, সব সব তো বলা যাবে না, তবুও কিছু হাদিসের কথা বলি। আবু মালিক হারিস বিন আসিম আশআরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। এবার হাদিস বলতে গেলে আপনার হাদিসে শুধু একটা বিষয় না, বিভিন্ন বিষয় আসবে, আমরা সেগুলোও আলোচনা করব যাতে করে বিভিন্ন ফায়দা বিভিন্ন উপকার আমাদের সামনে আসে। কি বলছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্ধেক ঈমান, পরিচ্ছন্নতা অর্ধেক ঈমান। দেখলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, গায়ে গন্ধ ঘাম থাকবে না, উজুর অবস্থায় থাকবেন, এমন কি রাত্রে শোবার সময় উজু করতে হয়, তাই না? রাত্রে শোবার সময় থেকে উজু করে শোয়, তার অবস্থা কি হবে, তার গেঞ্জির ভিতরে তার অন্তর্বাসের ভিতরে এক ফেরেশতা রাত্রি যাপন করবে, বুঝতে পেরেছেন? আর সেই ফেরেশতা দোয়া করবে। সুতরাং পবিত্র অবস্থা থাকা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে কি, অর্ধেক ঈমান। অন্য হাদিসে আছে বিয়ে করা অর্ধেক ঈমান, তাই না? তাই না? তাহলে কি ব্যাপার, অর্ধেক ইমান অর্ধেক ইমান, এটা মানে কি? হুজুর তাহলে উজু করবো আর বিয়ে করবো, তাহলে গোটা ইমান পূর্ণ হয়ে যাবে, তাই হয় নাকি? না, সেটা না, উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো কি যে গুরুত্ব খুব বেশি, ইমান তোমার অর্ধেক কিসে, পবিত্রতায়। আলহামদুলিল্লাহ তামদাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে তোমার মিজান ভর্তি হয়ে যাবে। মিজান কি? কোথা জানি পাল্লা, কেয়ামতের মিজান, কেয়ামতের দাঁড়িপাল্লা যে রাখা হবে সেই দাঁড়িপাল্লা ভর্তি হয়ে যাবে কি দিয়ে, আলহামদুলিল্লাহ। খুশিতে আলহামদুলিল্লাহ বলুন, বিপদে আলহামদুলিল্লাহ বলুন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলুন, পান করার পরে আলহামদুলিল্লাহ বলুন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনি ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে আকাশ পৃথিবীর মাঝে যে শূন্য আছে, শূন্যতা আছে, যে ফাঁক আছে, ফাঁক পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ বলে থাকে, কিছু অবাক শুনলে নারায়ে তাকবীর বলে না, বলে না, না না না, কি বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তেমনি যে কোনো সময় আল্লাহ তসবিহ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়, আসমান জমিনের মাঝে যে শূন্যতা আছে তা পরিপূর্ণ হয়ে যায়, ভর্তি হয়ে যায়। ওয়াসসালাতু নূর, নামাজ পড়ো, নামাজ হচ্ছে জ্যোতি, নামাজ হচ্ছে রোশনি, নামাজ হচ্ছে আলো। যার নামাজ নেই তার জীবন অন্ধকার, যার নামাজ নেই তার জীবন অন্ধকার। সৌদির কাছে যে টাকা পাবে সেই টাকা যদি সৌদি না দেয় তার জন্য তুমি জান্নাত যেতে পারবে না। জান্নাত যাওয়ার জন্য কি লাগবে, আলো লাগবে। আরে পুলসেরাত অন্ধকার, তাই না? পুলসেরাত অন্ধকার ব্রিজ, পুলসেরাত জাহান্নামের উপরে আছে, সেই ব্রিজ জাহান্নামের উপরে ব্রিজ পার হয়ে জান্নাত যেতে হবে, অন্ধকার পথ, সেই অন্ধকার পথে আলো চাই। রব্বানা তুমিম লানা নূরানা, মুমিনরা দোয়া করে এই বলে, আল্লাহ তুমি আমাদের নূর, আলো আমাদের জন্য পরিপূর্ণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূর, নামাজ হচ্ছে নূর, আলো। সঙ্গে যদি আলো থাকে তাহলে তুমি রাস্তা চলতে পারবে, না তার জীবন অন্ধকারময়, জীবনের কোন দাম নেই। যার নামাজ নেই তার দিন নেই, যার নামাজ নেই তার ইমান নেই। এই জন্য ওলামারা বলছেন নামাজ না পড়লে মানুষ কাফের, এই জন্যই বলা হয়েছে যার নামাজ নেই তার জীবনে কোনো আলো নেই, নূর নেই। ওয়া সাদাকাতু বুরহান, আর সাদাকা হলো দলিল, প্রমাণ। কিসের প্রমাণ? ইমানের প্রমাণ, দিনদারির প্রমাণ। কেয়ামতের দিনে এই সাদাকার ছায়ার নিচে আপনি অবস্থান করবেন। সাদাকা দান খায়রাত করা হলো আপনার প্রমাণ, হুজ্জত। আল্লাহর কাছে গিয়ে আপনি বলতে পারবেন যে এটা হচ্ছে আমার, আমি দান খারাপ করেছিলাম, তাই না? আর কোরআন তোমার স্বপক্ষে অথবা বিপক্ষে দলিল, কোরআন তোমার স্বপক্ষে অথবা বিপক্ষে প্রমাণ। যদি কোরআনকে ঠিকমতো পড়াশোনা করে সেই অনুযায়ী আমল করো তাহলে তোমার স্বপক্ষে দলিল কিয়ামতে এই কোরআন গিয়ে সুপারিশ করবে, তাই না? আর যদি না করো তাহলে কি করা হবে, কিয়ামতে এই কোরআন তোমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। এক ব্যক্তিকে পাথর মারা হচ্ছে, তাই না? কবরে আজাব হচ্ছে এক ব্যক্তির, যার মাথায় পাথর মারা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর গড়িয়ে যাচ্ছে, ফেরেশতা সেই পাথরটাকে আনতে আনতে মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার ফিরিয়ে মারছে, আবার এই অবস্থা চলতেই আছে, চলতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরিল, এই ব্যাপার ব্যাপারটা কি? তো বললেন, এই সেই লোক যে লোক কোরআন কোরআন থেকে ঘুমিয়ে থাকত, কোরআন থেকে মাথা ভারী করত। অন্য এক বর্ণনায় আছে, নামাজ থেকে, ফরজ নামাজ থেকে এর মাথা ভারী ছিল দুনিয়াতে, এটা হালকা করা হচ্ছে। ফজরের নামাজ পড়তে ওঠা হয় না, ফজরের নামাজ পড়তে বড় কষ্ট হয়, মাথা ভারী হয়ে যায়, উঠতে মন চায় না, মাথা ভারী লাগে। এই জন্য কিয়ামতে মাথা কবরে মাথা হালকা করা হচ্ছে এই দিয়ে পাথর মেরে মেরে। সুতরাং কোরআন তোমার বিরুদ্ধে দলিল, আর না হয় তোমার স্বপক্ষে দলিল। আর ওয়াল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়ালাই কুল্লুন নাস ইয়াগদু, প্রত্যেক মানুষের সকাল হয়, হ্যাঁ, আর সে ফাবায়ুন নাফসাহু, সে নিজেকে বিক্রি করে, সে নিজেকে বিক্রি করে, আত্মার ব্যবসা করে, নিজে নিজে ব্যবসা করে। ফামুতিকুহা আও মুবিকুহা, অতঃপর সে তার নিজেকে বা নিজের আত্মাকে শাস্তি থেকে, আল্লাহর আজাব থেকে মুক্ত করে, আর আল্লাহর রহমত থেকে অথবা আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে নিজেকে বিনাশ করে, ধ্বংস করে। ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেক দিন সকাল সকালে মানুষ নিজেকে বিক্রি করে, নিজের আত্মাকে বিক্রি করে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে অথবা জাহান্নামের বিনিময়ে। হয় সে নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে, আর না হয় সে জান্নাতের বিনিময়ে নিজেকে বিক্রি করে, সুতরাং নিজেকে বাঁচিয়ে নেয়। হ্যাঁ, এই হল আর একটা হাদিস বলি। আর আবি সাইদ সাদ ইবনে মালিক বিন সিনাও খুদরি, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, আন্না নাসা মিনাল আনসারি সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক চাইল। ও, ওখানে তো আসল, ওই হাদিসের আসল কথাটা বলতে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাবরু দিয়া, ওই হাদিসে আছে, যে হাদিসে বলা হলো যে সাদকা হচ্ছে প্রমাণ, তারপরে আছে আসাবরু দিয়া, তার মানে সবুর হলো, ধৈর্য হলো কি, আলো। ওখানে সবুজ সবুজ ধৈর্যকেও কি বলা হয়েছে, আলো বলা হয়েছে, দিয়া, দিয়া মানে হচ্ছে আলো, নূর মানে আলো, দিয়া মানে আলো। পার্থক্য কি হুজুর নূর আর দিয়ার মধ্যে? যেমন চাঁদের কি হয়, আলো হয়, আর সূর্যের কি হয়, রশ্মি, হ্যাঁ, তাপ হয়, তা এর মধ্যে, দিয়ার মধ্যে আপনার কি থাকে, রোদের, যেমন রোদ, রৌদ্র যাকে বলে, রৌদ্রের মতো আলো, আর চাঁদের মতো আলো হলে তাকে নূর বলে, আর সূর্যের মতো আলো হলে তাকে কি বলে, দিয়া বলে। তাহলে বোঝা গেল কি, ধৈর্যশীলতাও হচ্ছে এক প্রকার আলো। যার মনে ধৈর্য আছে সে রাজা, যার মনে ধৈর্য আছে সে রাজা। ধৈর্য কয় প্রকার হেলাল, ধৈর্য কয় প্রকার বাসা হিরণ ভাই, কি কি ধৈর্য? তিন প্রকার, কি কি? হ্যাঁ, আল্লাহ, আল্লাহর তকদিরে ধৈর্য, আল্লাহ যে তকদির বালা মুসিবত লিখেছেন তাতে কি করা, ধৈর্য ধারণ করা। আর দু নম্বর, আল্লাহর আদেশ পালনে ধৈর্য, আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য, নামাজ পড়তে গিয়ে ধৈর্য, ইত্যাদি ইত্যাদি। আর তিন নম্বর হচ্ছে আল্লাহর নিষেধ পালনে ধৈর্য। আল্লাহর নিষেধ পালনে ধৈর্য দরকার নেই, কিভাবে? আল্লাহ বলছেন সুদ খেও না,